السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. الحمد لله امرا জুলহজ মাসের শুরুর দিকে আছি, যে মাসে তকবীর শুরু হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা এখন সব সময়ের জন্য একটা ইবাদত, আল্লাহর জিকির। বাকি রোজা যারা পারছেন, আল্লাহর বান্দা রোজা রাখছেন, আর যারা পারছেন না তাদের চেষ্টা করা উচিত এর মধ্যে বিশেষ একটা দিনে রোজা রাখা, যে দিন রোজা রাখলে পরে দুবছরের গুণা মাফ হবে, সেটা হচ্ছে আরাফার দিনের রোজা। তো আরাফার দিনের বিশেষ বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আরাফার দিন, এই দিন হল আমাদের নিয়ামত পূর্ণ হওয়ার দিন। কোন নিয়ামত আপনার কাছে সবচেয়ে বড় নিয়ামত? কি নিয়ামত হচ্ছে? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলাম। তো এই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছিল, মানে আল্লাহর পক্ষ থেকে যে বিধান অবতীর্ণ হওয়ার ব্যাপার ছিল, সেটা দিনটা ছিল কিসের দিন? আরাফার দিন। আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই যে আল্লাহ তাআলা বলছেন, আজ আমি দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামত তোমাদের জন্য কি করলাম? পরিপূর্ণ করলাম, আর ইসলামকে দিন বলে মনোনীত করলাম। তো এই দিন ছিল আরাফাতের দিন। উমার ইবনে খাত্তাব হতে বর্ণিত, ইহুদিদের এক ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনিন, আন্না রাজুলা মিনাল ইয়াহুদ কাল ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা। ইহুদিরাও জানত, লাউ আলাইনা মাশার আল ইয়াহুদি নাযালাত লাতাখাযনা যালিকা লিয়াউমা ঈদা। যদি এক কোরআনের একটি আয়াত আপনাদের আছে, যে আয়াতটা আপনারা পড়েন, সেই আয়াত যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের উপরে অবতীর্ণ হতো, তাহলে আমরা যেদিনে অবতীর্ণ হয়েছে ওই দিনটাকে ঈদ বলে গণ্য করতাম, সেদিনটাকে ঈদ বলে গণ্য করতাম, পালন করতাম। তো ওমর ইবনে খাত্তাব বললেন, আইয়ো আয়াহ, কোন আয়াতের কথা বলছো তুমি? ইহুদি বলল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দেখেন, ইহুদিরও জ্ঞান ছিল ইসলাম সম্পর্কে, তাদের জ্ঞান ছিল, কিন্তু ওই যে জ্ঞান পাপী, এরা বলা হয় খ্রিস্টানরা হচ্ছে অজ্ঞান পাপী, মানে বিনা ইলমে ওরা ইবাদত করে, পাপ করে না কিন্তু বিনা ইলমে ইবাদত করে। এই জন্য বিদ্যার্থীদের মধ্যে খ্রিস্টানদের সাদৃশ্য আছে, আর জ্ঞান পাপী যারা জানে, জেনে শুনেও যারা আমল করে না, তাদের সাদৃশ্য ইহুদিদের সাথে, তাই না? তো বললেন এই আয়াত, ইহুদি বলল যে এই আয়াত, কাদা ওমর কাদ আরাফনা যালিকা লিয়াউম ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কায়িমুন বি আরাফাতা ইয়াউম জুমআহ। আমি জানি ওই দিন যেকে আমরা জেনেছি এবং সেই স্থানটিকেও চিনেছি, যে স্থানে ওই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই আয়াত অবতীর্ণ হয়েছিল, যখন তিনি জুমার দিন আরাফার ময়দানে দণ্ডায়মান ছিলেন। ঠিক আছে, তাহলে জুমার দিনে আরাফার ময়দানে দণ্ডায়মান ছিলেন, আর এই দুটোই দিনই, এই আয়াত জুমার দিন আরাফার দিন অবতীর্ণ হয়েছে, আর এই দুটি দিনই আমাদের জন্য ঈদ। আলহামদুলিল্লাহ, ঈদ পালন করতে হবে না, ঈদ বলে গণ্য করতে হবে না, আমাদের ঈদের দিনেই এই আয়াত অবতীর্ণ হয়। তাহলে বোঝা গেল আরাফার দিন কিসের দিন? ঈদের দিন। আর এটাও বোঝা গেল জুমার দিন ঈদের দিন, কিন্তু ওই ঈদের দিন নয়, ওই রকম ঈদের দিন নয় যেদিনে রোজা রাখা জায়েজ না। ঈদের দিন রোজা রাখা যায় না, জুমার দিনে বিশেষ করে শুধুমাত্র জুমার দিন রোজা রাখা যায় না। তো জুমার দিন রোজা রাখতে পারেন, সুতরাং ওই রকম ঈদ না। মোট কথা, এই দিনগুলো হচ্ছে আমাদের পান ভোজনের দিন এবং আনন্দের দিন, ঈদের দিন। তাহলে দু নম্বর মর্যাদা মাহাত্ম হল এ দিন হল মুসলিম হাজিদের ঈদ, মুসলিম হাজিদের জন্য ঈদ, এই জন্য মুসলিম হাজিরা ওই দিনে রোজা রাখে না। তিন নম্বর হল আল্লাহ তারা এই দিনের কসম খেয়েছেন, কোন দিন? আরাফাত দিনের, আরাফাত দিনের কসম খেয়েছেন। মহান সত্তা সব কিছুরই কসম খান, কিন্তু সৃষ্টি সবকিছুর কসম খেতে পারে না। তো মাশহুদ সেই দিনকে বলা হয় যেদিন লোকেরা কোনো এক স্থানে উপস্থিত জমায়েত হয়, আরাফাত দিনে তো জানেন সমস্ত লোক, কেউ আরাফা ছাড়া বাইরে থাকলে তার হজ হবে না, তার মানে যে কিছুক্ষণের জন্য আরাফাতে জমায়েত হতে হবে, আসতে হবে। তো অনেক তফসিরকারদের মতে তা হল আরাফার দিন, ইয়াউম মাশহুদ যাকে বলে, এই দিনের প্রতি ইঙ্গিত করে মহান আল্লাহ কোরআনে সূরা বুরুজে বলেছেন ওয়াল ইয়াউমিল মাশহুদ, কসম খেয়েছেন আল্লাহ তাআলা। এই দিনকে বিজয়ের দিন বলে উল্লেখ করে তার কসম খেয়েছেন সূরা ফজরের তিন নম্বর আয়াত, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশশাফঈ ওয়াল ওয়াতার। তাহলে দু জায়গায় আল্লাহ এই দিনের কসম খেয়েছেন। ইবনে আব্বাস বলেন আশশাফঈ হল কোরবানির দিন, আল ওয়াতার হল আরাফার দিন। আরাফার দিনের কসম খেয়েছেন আল্লাহ তাআলা দু জায়গায়। আচ্ছা, আরো মাহাত্ম হল এ হল সেই দিন যেদিনে মহান স্রষ্টা আদম সন্তানের নিকট অঙ্গীকার গ্রহণ করেছেন। ওই যে হাদিসে আছে যাকানে আরাফা, কি বলে সেদিনে বানী আদম, বানী আদমের যে এ আছে কি বলে আত্মা রুহ, রুহ জগতে রুহের কসম, রুহের কাছে অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই। এই যে অঙ্গীকার নিয়েছেন সেটা হচ্ছে আরাফার দিনে, আর আরাফাতে। তো এই দিন সে হল সেই দিন যেদিন মহান স্রষ্টা আদম সন্তানের নিকট কসম, কি বলে অঙ্গীকার গ্রহণ করেছেন। আরো এর ফজিলত হল এই দিন হল পাপরাশি মাফ হওয়ার দিন, দোজক থেকে মুক্তি লাভের দিন। আরও এ হল এই দিনে মহান প্রতিপালক আরাফায় অবস্থানরত হাজিদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন, ইজাকানা ইয়াউম আরাফা ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলা সামাই দুনিয়া ফায়ুবাহি বিহিমুল মালায়েকা, আল্লাহ তারা নিচের আসমানে নেমে আসেন, ফেরেশতাদেরকে দিয়ে গর্ব করেন, উনজুরু ইলা ইবাদি আতাউনি শয়তান গুবরান দাজ্জিন মিন কুল্লি ফাজ্জিন আমিক উশহিদুকুম আন্নি কাদ গাফারতু লাহুম, আল্লাহু আকবার। তো আরাফাত দিনে বিকালে আরাফা ওয়ালাদের নিয়ে আসমানবাসী ফেরেশতাদের নিকট গর্ব করেন, তিনি তাদেরকে বলেন আমার বান্দাদেরকে দেখো আমার নিকট ধুলি মলিন, তোমার গায়ে ধুলো লেগে আছে, আলু থালু রুক্ষ কেশে, কেশ খোলা আছে তাতে ধুলো লেগেছে, রুক্ষ আচরণ নেই, কিছু নেই। তো তারা হাজির হয়েছে, তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে সবাইকে কি করলাম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আরাফার দিনে আল্লাহ তাআলা মানুষকে বা হাজিদেরকে ক্ষমা করে থাকেন, ইয়া রব্বে। তখন কেউ কোনো কোনো ফেরেশতা বলে ইয়া রব্বে ফুলান কানা ইয়ারহিকু ফুলান ফুলান আকাল ফায়াকুলুল্লাহ আজওয়াজাল কাদ গাফারতু লাহু, বলে অমক অমক অমক, যেমন সেই জিকির মজলিসের ব্যাপার আছে, অমক অমক এই দলভুক্ত নয়, বলে আমি ওদেরকে মাফ করে দিলাম। আল্লাহ আকবার। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামা মিন ইয়াউমিন আকসার আতীকান মিনান নার মিন ইয়াউমি আরাফা, সুতরাং আরাফার দিনের তুলনায় এমন কোন অন্য দিন নেই যেদিনে বেশি বেশি করে মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করেন। এ হচ্ছে আরাফার দিনের বৈশিষ্ট্য এবং মাহাত্ম। সুতরাং এই আরাফার দিনে এতগুলো গুরুত্ব আছে, আমাদেরকে কি করতে হবে এই দিনকে সুযোগ রূপে ব্যবহার করতে হবে কিভাবে। নম্বর এক, এই দিনটি সকল সময়ে ইবাদতে মশগুল থাকতে হবে, অন্যান্য রাতের মতো এই রাতে নামাজ পড়তে হবে এবং দিনে নানা প্রকার ইবাদত করতে হবে, সাংসারিক কর্মব্যস্ততা অন্য দিনের জন্য পিছিয়ে দিতে হবে, একটু ছুটি নেন, যেমন আমরা অন্যদিন ছুটি পালন করি, তো বিশেষ করে এই দিনটাতে আরাফার দিনটাতে একটু সুযোগ নিয়ে একটু অবসর নিয়ে যেন আমরা আল্লাহর ইবাদতে আল্লাহর জিক্রে মশগুল হই, হাজি হই কিংবা অহাজি। এই দিনে রোজা রাখতে হবে, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের জন্য, এটা ওয়াহাজিদের জন্য, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা, মানে আরাফার দিনের রোজা আমি আল্লাহর কাছে এই আশা রাখি যে গত এবং আগামী এক বছরের গোনা মাফ করে দেবেন। কোন গোনা? সাগিরা গোনা। আল্লাহ তাআলা বড় বড় কাবিরা গোনা তওবা ছাড়া মাফ করবেন না, বিশেষ করে হুকুকুল ইবাদ, কোন কোন গোনার কথা আছে কাবিরা গোনা মাফ করে দেন, আল্লাহর কাছে আমরা আশা করব। কিন্তু এমন কিছু গোনা আছে যেগুলো বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। যাই হোক, তিন নম্বর হচ্ছে এই দিনে বেশি বেশি দোয়া করতে হবে, কারণ এই দিনের দোয়া করার কথা আছে এবং এই দিনের শ্রেষ্ঠ দোয়া, বরং সব থেকে শ্রেষ্ঠ দোয়া, সমস্ত নবী যা বলেছেন এবং আমাদের শেষ নবী যা বলেছেন তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দোয়া হল দোয়া ইয়াওমে আরাফা। বলেছেন খাইরু দোয়াই দোয়া ইয়াওমে আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। খাইরু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যা বলেছেন তার মধ্যে শ্রেষ্ঠ সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলতে থাকেন আরাফার দিনে, হাজি বা অহাজি সবাই বলতে থাকেন। আর বাকি দান খয়রাত প্রভৃতি অন্যান্য আমল যেগুলো আছে স্বাভাবিকভাবে যাতে নেকি হয় স্বভাব হয় করতে থাকুন। এখন প্রশ্ন হলো হুজুর আরাফার দিন কোনটা, আরাফার দিন কোনটা, জিলহজ মাসের 9 তারিখ নাকি মক্কায় যেদিনে আরাফার ময়দানে হাজিরা যায় সেই দিন আরাফার দিন? হ্যাঁ, কোনটা দিন? আমরা জানি যে চাঁদ হিসাবে আমরা ঈদ করি, রোজা করি, সুতরাং এতদিন আমরা 9 তারিখই করে এলাম, 9 তারিখ ছাড়া আরাফার দিন হয় না, মাসের চাঁদের মাসে 9 তারিখ ছাড়া আরাফার দিন হয় না। কিন্তু অন্যান্য জায়গায় হতে পারে, কোন কোন জায়গায় 8 তারিখে মক্কার আরাফা হতে পারে, আর কোন কোন জায়গায় কত তারিখে, 10 তারিখে মক্কায় আরাফা হতে পারে, তাই না? বলবেন ইয়াম শব্দ আছে, ইয়াম যখন আছে তখন মক্কার আরাফা ধরতে হবে, তো ইয়াম তো ইয়াম নাহারও আছে কোরবানির দিন, তাহলে মক্কায় যেদিনে কোরবানি সেদিন কোরবানি করো, তাই না? ও বলছে বাংলাদেশে কোথায় আরাফাত আছে যে আরাফার রোজা আমরা আমাদের দিন আমাদের মাস হিসাবে করব, তো বাংলাদেশে কোথায় মিনা আছে যে কোরবানিটা তোমাদের চাঁদ হিসাবে বাংলাদেশে করবে? ভারী মুশকিল। সৌদি আরবের আগে যেখানে চাঁদ হয় তাদের 10 তারিখে কি হবে, আরাফাত হবে, আর 10 তারিখে ঈদ, তো ঈদের দিনে রোজা রাখা যাবে তাদের জন্য হারাম। বলছে তাহলে তাদের জন্য জায়েজ তারা একদিন আগে আরাফাত করবে, ও আর আমাদের জন্য জায়েজ নয়, আমাদের দেশে একদিন পিছিয়ে গেছে, আমাদের জন্য আরাফাতের রোজা জায়েজ না, আমাদেরকে মক্কার সাথে রাখতে হবে। ভারী মানে এ যুক্তি, ওদের জন্য জায়েজ হয়ে গেল আর আমাদের একদিন পিছিয়ে গেছে, তো আমাদের জন্য হ্যাঁ না জায়েজ হয়ে গেল। ঠিক আছে ভাই, 8 তারিখে যদি ইয়ামে আরাফা মানি, বাংলাদেশে বলছি বা ইন্ডিয়াতে বলছি, 8 তারিখে যদি ইয়ামে আরাফা মানি, যেহেতু মক্কার হাজিরা বেরিয়ে গেছে হজে এই আরাফাতে, তাহলে 8 তারিখটা ইয়ামে আরাফা হলো, আর যেদিনে কোরবানি দেবেন সেটা কি হলো, ইয়ামুন নাহার হলো, তাহলে মাঝখানে যে দিনটা রয়েছে এটা কোন দিন, ইয়ামে কি, ইয়ামে ফাঁকা দিন, ইয়ামে ফাঁকা দিন, ওই দিনটা কিসের দিন, ওই দিনটা কি করতে হবে, কি করা কর্তব্য? 8 তারিখে আপনি আরাফার রোজা রেখে নিলেন, তো যাই হোক, এইভাবে মতভেদ রয়েছে ওলামাদের, সবারই যুক্তি নিজে নিজের যুক্তি আছে। বহু ওলামা বলছেন যে ভাই এক কাজ করো, আরাফার সাথে আরাফার দিনের সাথেও রোজা রাখো, আর তোমার চাঁদ হিসাবে 9 তারিখেও রোজা রাখো, সমস্যা নেই, ইনশাআল্লাহ আল্লাহ সওয়াব দেবে, আর এই 9টা দিনই রোজা রাখা চলে, তাই না? কিন্তু মুশকিল হলো যারা আফ্রিকাতে বাস করে, যারা আগে চাঁদ দেখে তারা কি করে আরাফাটা পাবে, তাদের কোনো উপায় নাই, তাদেরকে ওই একদিন আগে রোজা রাখতে হবে, তবে কিন্তু আরাফা দিন হচ্ছে না, তাই না? আরাফা হয়নি এখনো, কালকে ও হাজিরা মক্কায় যাবে, ওদেরকে আরাফার রোজা রাখতে হবে। তাহলে ওদের জন্য জায়েজ হলে আমাদের জন্য জায়েজ হবে, তাই না? কিন্তু কিছু মানুষ বলছে না। যাই হোক, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলছেন, ভাই নিজে নিজের দেশে চাঁদ অনুযায়ী আমরা যে এতদিন করে এলাম, আগে তো এই হইচই হয়নি, ক বছর ধরে হইচই হচ্ছে, আমরা টিভিতে দেখছি, ডিজিটে দেখছি, হ্যাঁ আজকে হয় এইসব হাজিরা মানে কি বলতে রিলে হচ্ছে, রিলে তো যেদিনে হারাপ হয়ে যায় সেদিনই তো আরবে ইয়ম শব্দ আছে, আর কোরবানিটা ইয়ম নেই, ভারী মুশকিল বটে। তো ঠিক আছে, তো এখন আগে থেকে আমরা ন তারিখেই করে এসেছি, ন তারিখ ছাড়া আরাফাত হয় না, দশ তারিখ ছাড়া কোরবানি হয় না, তো তারিখ হিসাবে ন তারিখই পড়ছে, তো আগে আমরা করে এসছি ন তারিখেই। এখন দেখে বলছি যে ঠিক আছে তাই করো, আমরাও বলছি যে ইসলাম অত কঠিন না, অত সংকীর্ণ না, অত ফতোয়াবাজি করার না, অত চ্যালেঞ্জ করার না, মোটামুটি একটু নরম হয়ে নর্মাল হয়ে বলুন যে দুদিনই রোজা রাখো, সমস্যা নাই, দুদিন, তিন দিন, চার দিন, নদিন রোজা রাখো, ইনশাআল্লাহ আরাফাত পালাতে পারবে না, একদিন না একদিন আপনার কি হয়ে যাবে, আরাফা হয়ে যাবে, দুদিনের মধ্যে একদিন আরাফা হবেই হলো। আর দ্বিতীয় একটা কথা হল যে আমরা জানি যে শুক্রবার, কেবল শুক্রবার রোজা রাখা জায়েজ না, শুক্র বৃহস্পতি শুক্র চলবে, শুক্র শনি রাখলে চলবে, কেবল শনিবার রোজা রাখা জায়েজ না, শুক্র শনি চলবে, শনি রবি চলবে, তাই না? শুধু রবিবার রোজা রাখা জায়েজ না, নফল রোজা তো শনি রবি চলবে, রবি সোম চলবে, কিন্তু রমজান রোজা রাখা তো শুধু নয়, চলতে একটা না থাকবে, চলবে। যদি মহরমের রোজা হয়, মহরমের রোজা হচ্ছে দুটো চলবে, কিন্তু আরাফাতের রোজা হচ্ছে একটা। এখন আরাফাতের রোজা পড়ছে আমাদের কি বারে? শনিবারে। তাহলে শুধু শনিবার কি রোজা রাখতে রাখা যাবে, নাকি এর সঙ্গে আবার একটা লাগাতে হবে? আমরা শনিবার রোজা রাখবো, শনিবার হিসাবে না, কি হিসাবে রাখবো? আরাফাত রোজা হিসাবে। অতএব কোন সমস্যা নেই, শনিবার শুক্রবার যদি আরাফাত হয়, কিংবা শনিবার যদি আরাফাত হয়, কিংবা রবিবার যদি আরাফাত হয়, কেবল একটা রোজা রাখলেও চলবে। আর যদি একটা মিলিয়ে রাখেন, যেমন শুক্রবারের সাথে শনিবার রাখেন, তাহলে এই দিনগুলো তো রোজা রাখা যায়। এই কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, অতএব প্রস্তুতি নেন, আগামী শনিবার ইনশাআল্লাহ আমাদের আরাফাতের দিন। এই দিনগুলো না পারলেও কাজের লোক, মেহনতের লোক, অন্তত পক্ষে আরাফার দিন রোজা রেখে যেন দুবছরের গুনাহ মাফ করিয়ে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।